সাথে তোমার কথা নেই জানি, তবু তোমার সাথে আমার কথা আছে, তোমার পাশে আমার ছায়া নেই জানি, তবু আমার ছায়া তোমার ধারে কাছে, আমার প্রতি তোমার টান নেই জানি, তাই আমার ঘরে তোমার টানা টানি, তোমার দেশে আমার ভিসা নেই জানি, তাই দেখা হলে চূড়ান্ত সাবধানি, জুটে গেছি সব কি অসম্ভব এখানে, মুখের রেখা যেন বোঝা এক্সপ্রেশনে, হয়েছে যা হোক গরম চা হোক নেক্সট স্টেশনে, জানি না কি ঘটবে যে এরপর, কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পথ, জান মনের গুপ্ত চপ, কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পথ, জান মনের গুপ্ত চপ, তোমার ট্রেনে আমার টিকিট নেই জানি, তাই আমার জন্য বরাদ্দ আরেসি, আমার চোখে তোমার ছবি হারাই আমি, তাই কপি কলে প্রচন্ড পাইরেসি, পিছিয়ে পড়লে হাতটা ধরতে পাচালিও, বেবাক দর্শক মারছে সিটি হাতটা দিও, দুর্ঘটনা নিতান্তই কাকতালিও, জানি না কি কপালের পর, কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পর, জান মনের গুপ্ত চর, কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পর, জান মনের গুপ্ত চর, হাসি আড্ডার এই কামরা, শোন পাপড়ি ছায়ার মিষ্টি পান, মন টানলে এখনো হয় টেনশন, আর চেন টানলে অবাক স্টেশন, পিছিয়ে পড়লে হাতটা ধরতে পাচালিও, বেবাক দর্শক মারছে সিটি হাততালিও, দুর্ঘটনা নিতান্তই কাকতালিও, জানি না কি কপালে যে এরপর, কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পর, জানে মনের গুপ্ত চর, কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর কে আপন কে পর, জানে মনের গুপ্ত চর।